করেছে, এত পাপ করেছে, এত পাপ করেছে যে পাপের সমস্ত রেজিস্টার সামনে নামিয়ে দেওয়া হবে। যত রেজিস্টার, লম্বা লম্বা রেজিস্টার, যদিকে তাকায় চোখের পথ, চোখের দৃষ্টি অনুযায়ী তার লম্বা লম্বা রেজিস্টার, এত পাপ করে ফেলেছে, 99টা রেজিস্টার সমস্ত পাপে ভর্তি। তারপরে আল্লাহ তাআলার সামনে যখন আনা হবে তখন অস্বীকার করতে পারো, জিনাকার তো করতে পারি, আমার লিখে লেখক ফেরেশতাকে তোমার প্রতি কোন অন্যায় করেছে, জিনা তাও তো করেনি, তাহলে তোমার কোন ওজর আপত্তি আছে এ ব্যাপারে? বান্দা বলবে না ইয়ার, আমার কোন ওজর আপত্তি নেই। তাহলে বান্দা তখন ভাববে যে আমার ধ্বংস এবার শেষ, এবার আমার ধ্বংস আসবে, কারণ আমার তো কোনো নেকি নেই, আমার এতগুলো পাপ, এই পাপ দিবি বাদ দিও কি করে? কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমার চিন্তা নেই বান্দা, তোমার কাছে, আমাদের কাছে তোমার একটা নেকি আছে, আজকের দিনে তোমার প্রতি কোন অন্যায় করা হবে না, কোন জুলুম করা হবে না। তারপরে ফেরেশতাকে বলা হবে বেপাকা কার্ড বের করতে বলা হবে, সেই কার্ডটা নিয়েছে, বলা হবে দাঁড়িয়ে পাল্লার একদিকে চাপাও আর তার 99টা রেজিস্টার আর একদিকে। বান্দা বলবে এই 99টা বড় বড় রেজিস্টার দাঁড়িয়ে এক পাল্লায় দিয়ে এই কার্ডটা কি হতে পারে, কতটুকু ভারী হবে? আপনারা জানেন কেয়ামতের দিনে আমল ওজন করা হবে, দাঁড়িয়ে পাল্লা রাখা হবে, কারণ আমল ওজন করা হবে, কোন কোন ব্যক্তিকে ওজন করা হবে, আর অনেক সময়ে আমল নামা ওজন রাখা হবে। এখানে এই বান্দার আমল নামা ওজন করা হচ্ছে, আর তার 99টা রেজিস্টার ভেতরে 99টা আমল নামার বিনিময়ে বা পরিবর্তে বা অপোজিটে একটা কার্ড রাখা হচ্ছে, সেই কার্ডটা দেখে বান্দা নিরাশ হয়ে বলবে এত বড় বড় রেজিস্টার তার ওজনের সাথে এই কার্ডের কি তুলনা। কিন্তু যখন রাখা হবে তখন দেখা যাবে কার্ডের ওজন বেশি ভারী হয়ে গেছে, রেজিস্টার হালকা হয়ে যাবে, বান্দা অবাক, বান্দা অবাক হয়ে দেখবে সেই কার্ডের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি মুক্তির আশা করতে পারেন, আর যদি তৌহিদ না থাকে তাহলে মুক্তির আশা করা সত্ত্বেও, যেহেতু এই সমস্ত পাপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না, আপনাকে পড়ে বলছি। যাই হোক, এই যে সামান্য একটা কাজ, যে কাজে লেখা আছে তার ফলে সেই ব্যক্তি বেহেশতে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল যে কিয়ামতের দিন যে আপনি সুপারিশ করবেন, আপনার সুপারিশ পাওয়ার অধিক যোগ্য কে? কিয়ামতের দিনে যে আপনি সুপারিশ করবেন তার অধিক যোগ্য কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন ক্বালবিহি আও নাফসিহি, যে ব্যক্তি তার হৃদয়ে অন্তরের অন্তঃস্থল থেকে বিশুদ্ধ চিত্তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিনে আমার সুপারিশের অধিক হকদার, অধিক যোগ্য। কেউ যদি আল্লাহর নবীর সুপারিশ করে তাহলে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করতে হবে, তৌহিদকে নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। অন্য এক হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা তুমি যদি পৃথিবী পরিমাণ হয়ে আসো, পৃথিবীর পরিমাপ পাপ নিয়ে আমার সামনে হাজির হও আর আমার সঙ্গে শিরিক না করো, তার মানে তৌহিদ যদি তোমার ভিতরে থাকে তাহলে আমি পৃথিবীর পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে করছি, তার মানে পৃথিবীর পরিমাণ সমস্ত পাপকে আমি ধ্বংস করে দেবো এবং মাফ করে দেবো, আর শুধুমাত্র তৌহিদের ভালো হবে তোমাকে। বান্দা যদি পাপ করে তার ভিতরে তৌহিদ থাকে আর কাবিরা গুনাহ করে থাকে তাহলে সে দোজখে যাবে না যাবে না? মনে মনটা বিচার করেছে, চুরি করেছে, সুখ খেয়েছে, মিথ্যা বলেছে, এর কারণে সে দোজখে যাবে না বেহেশতে যাবে? তার তৌহিদ আছে। এই লোকটার ব্যাপারে আমরা দোজখে যাবে এটা গ্যারান্টি দিতে পারি না। কোন কোন ভাই আছে হুজুর আমার কাবিলে আমার থেকে হুজুরম করে এবং নাই করে, হুজুর মাসের মাস বেতন দেয় না, তারপরে খেতে দেয় না, আর কাজ বললে মারে, হুজুর সে কাবে আলাম কি বলে কাবে, কাবে বলা যাবে নাকি কাবে বলা যাবে? লোককে যে লোক আমের উপর অত্যাচার করে থাকে কাবে বলা যাবে? কিন্তু অনেক ভাই আছেন যারা অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের কাফিরকে নিজের মালিককে কাফের পর্যন্ত ভুলে দেয়। আর কাফের পর্যন্ত ভুললে কার ক্ষতি হয়? নিজের ক্ষতি হয়। কারণ যে কোন মুসলিমকে কাফের বলে সে কাফের নয়, সে নিজে কাফের। সুতরাং খবরদার, কোন মুসলিমকে মুসলিমের ভিতরে তৌহিদ আছে, তার পাপ থাকতে পারে, কাফিরা তোমার থাকতে পারে, কিন্তু তার জন্য আপনি তাকে কাফের বলতে পারেন না। জেনে রাখতে হবে যে ব্যক্তির ভিতরে তৌহিদ আছে, কাবিরা গুনাহ আছে, কেয়ামতের দিনে যদি বিনা তওবায় মারা যায় তাহলে আল্লাহর ইচ্ছাধীন থাকবে। আল্লাহ ইচ্ছা করলে সেই কাবিরা গুনাহকে মাফ করে দিয়ে তাকে বেহেশতে দেবেন, আর ইচ্ছা না করলে সেই কাবিরা গুনাহ অনুযায়ী তাকে জাহান্নামে শাস্তি ভুগিয়ে তৌহিদের বদলতে একদিন না একদিন সে বেহেশতে যাবে, বেহেশতে যাবে, কারণ তৌহিদ আছে। কিন্তু পাপ করছে, পাপ আল্লাহ তাআলা মাফ করেনি, তার জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যতটুকু পরিমাণে কাবিলা গুনাহ করেছে ততটুকু পরিমাণে শাস্তি ভোগার পর আল্লাহ তাআলা শেষ করে তাকে উড়িয়ে দেবেন। তৌহিদ যদি জীবনে প্রতিষ্ঠা করতে পারে তাহলে আপনার একটা লাভ আছে। তৌহিদ যদি প্রতিষ্ঠা করে তাহলে আপনি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না। প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজে আমরা আল্লাহ তাআলার কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ে থাকি, আল্লাহর কাছে প্রত্যেক দিন মোয়াদা করি, আল্লাহ গো কেবল তোমার ইবাদত করি এবং তোমার এই কাজে সাহায্য চাই। কিন্তু আপনি তৌহিদ বুঝেন না, কিছুই বুঝেন না। সেদিনে সৌদি আরব আসার দরকার হলো, আপনার ভিসার দরকার হলো, এখানে ওখানে গেলেন, পেলেন না কোথাও, শেষকালে বাবা তো বলেন নতুন মানুষের বাবা গো যদি সৌদি আরবে একটা ভিসা পায় সৌদি আরব থেকে ফিরে এসে আমি তোমার দরকার একটা খাতি জমা করব। এরকম আপনি বুঝলেন যে দোয়া করে বাবা গিয়ে বাবা বর্মারে চলো, বাবা বর্মারে গিয়ে নজর তেমনি মানলেন আপনার সন্তান হয়ে গেল। হুজুর হলো তো আপনি কিভাবে হলো আপনার ইমানটা উঠে গেল আপনি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। আপনি যেটা বলছেন সেটা বুঝেন না, যেটা আপনি বলছেন সেটা বুঝেন না। আপনি আমার তোমার ইবাদত করি এবং কেবল তোমার কাছে সাহায্য চায়, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আল্লাহর কাছে কেবল সাহায্য আছে। বিভিন্ন দরগায় দরবারে গিয়ে সাহায্য চাইছেন বান্দা, এটা তোমার ধৃষ্টামি, ধৃষ্টতা, তোমার খালিকের প্রতি মালিকের প্রতি ভরসা নেই। তুমি বিশ্বাস করতে পারবে না যে সবকিছু আল্লাহ দেয়। চাইতে চাইতে বিরক্ত হয়ে আল্লাহ দরবার ছেড়ে দিয়ে চলে গেলে কার দলে? বান্দার দলে। একটা কথা বলি ভাইজান, আল্লাহর কাছে যখন চাইতে হয় তখন প্রথমে চাইতে হয় সে চাইতে হয়, প্রথমে চাইতে হয় সেসব চাইতে হয়। আপনার হঠাৎ করে বাংলাদেশ থেকে খবর এলো আপনার ছেলে কিংবা আপনার স্ত্রীর খুব অসুখ, আপনাকে আগামীকাল জরুরি দিতে হবে বাংলাদেশে, টিকিট পাচ্ছেন না, ভিসা কোন কারণে টিকিট পাচ্ছেন না, সামান্য কিসের টিকিট, প্লেনের টিকিট, রিজার্ভেশন কোথায় যাবো? হুজুর তোমাদের কাছে যাও, এয়ারলাইন্সে যাওয়া গেল নেই, বলে রিয়ার ভেট অফিসে যাও, রিয়ার ভেট অফিসে গেলে সেখানেও বলুন না কোনো রিজার্ভেশন খালি নেই, বলে এক কাজ করো মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করো, এমবিসিতে যাও, স্পেশাল কোটা থাকে সেখান থেকে তোমার টিকিট ব্যবস্থা করে দেওয়া হবে, কালকে তুমি বাংলাদেশ পৌঁছে যাওয়া হবে। বহু কিছু করলেন, বহু কিছু করলেন, কিন্তু টিকিট পেলেন না। শেষকালে রাত্রে ফিরে এসে গভীর রাত্রে নামাজের পানি ভিজিয়ে তা দিলে নামাজের ওজনা লাগো, সব দরজা বন্ধ কিন্তু তোমার দরজা খোলা আছে। আল্লাহ গো তুমি যদি না চাও তো কিছুই হতে পারে না, তুমি আমার একটা টিকিটের ব্যবস্থা করে দাও। আচ্ছা শেষ করে আমার বসেন পারলে না, এই জন্যই দেখবেন আমাদের শুনানদের প্রত্যেক জিনিসে যে তৌজিহ আছে তার মানে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে শুনে কি বলতে হয়? বিসমিল্লাহ। বের হওয়ার সময় দোয়া কিন্তু বললে কি বল দোয়া বললে আমি যে কাজে যাচ্ছি সেই কাজে সর্বনির্ভর সব থেকে বেশি নির্ভরশীল আমি কার উপরে আল্লাহর উপরে যে কাজে আপনি কান প্রথমে কার নাম নেওয়া হল আল্লাহর নাম যদি নিতেন প্রথমে আপনি আল্লাহকে ডাকলেন শেষেও আপনি আল্লাহকে ডাকলেন তখন আপনার ঠিক থাকলো আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবেন কিন্তু সবার দরজায় লাঠি খেয়ে ঝাঁটা খেয়ে যখন কোন সৃষ্টি আপনার সাহায্য সহযোগিতা করতে পারল না শেষকালে আল্লাহ হাত তুলে আল্লাহ গো সব দরজা বন্ধ এখন তোমার দরজা খোলা তুমি আমার ব্যবস্থা করে দাও আমার ব্যবস্থা গ্রহণ করবেন না কি দরকার যারা চাকরি খুঁজে থাকে দেখবেন সার্টিফিকেট এই সেই নকল সফল বানিয়ে তৈরি করে ব্যাকি নম ঘোষ এই সেই করে শেষকালে চাকরি পায় না শেষকালে আল্লাহ তুমি যদি একটা চাকরি ব্যবস্থা না করে দাও কেন শুরু থেকে কেন দরখাস্ত আমি দরখাস্ত দিতে হবে প্রথম দরখাস্ত দরকার আছে সেখানে দরখাস্ত মঞ্জুর হলে তোমার পাবলিকের যে কোনো অংশে দরখাস্ত মঞ্জুর হবে আর যদি সেখানে দরখাস্ত মঞ্জুর না হয় কোন সৃষ্টি হয়ে দরকার চিন্তা ভুল করে তো ভিড় চিনতে পারে না আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে না আল্লাহ আসল রূপ তার কাছে ধরা পারে না আল্লাহর কাছে চাইতে হয় সেটা বুঝতে পারে না শেষ কালে যখন ঠকে তখন শিখে হুজুর লোকে লিখেছে কি আর ঠকেছে না ঠকেছে ঠকে শিখতে হবে না তো ভিড় আরো শিখতে হবে তো ভিড় শিক্ষার প্রয়োজন আছে তো ভিড় যদি আপনি না শিখেন জীবনে আপনার কোনো প্রতিষ্ঠা আসবে না জীবনে আপনার সফলতা আসবে না না ইহকালে আর না পরকালে তৌহিদ এমন এক জিনিস যখন আপনি তৌহিদ প্রতিষ্ঠা করবেন তখন আপনি আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য ভিক্ষা করবেন না তৌহিদ প্রতিষ্ঠা করলে আল্লাহ ছাড়া আর কারো কাছে আশা রাখবেন না কোন সৃষ্টির কাছে কোন আশা রাখবেন না তৌহিদ প্রতিষ্ঠা করলে আল্লাহ ছাড়া আপনি আর কাউকে ভয় করবেন না একটা কথা বলবো আপনার গ্রাম থেকে বাজারে যেতে মাঝখানে বটগাছ আছে বটগাছ বোঝেন বটগান আছে গতকালকে একটা লোক গলায় দড়ি দিয়ে সেখানে মারা গেছে বটগাছ তার থেকে ফেরার সময় মোটামুটি আটটা নটা হয়ে গেছে আপনি একা কেউ কোথাও নেই বটগাছটা গোড়াতে যখন আসবেন তখন মনটা নাকি খালাস কাল যখন পার হয়ে গেছে আমি সেরকম পার হয়ে যাবে কালকে লোকটা মারা যায়নি সন্ধ্যা দিকে মারা গেছে আর আজকে কালকে আপনি পার হয়ে গেছেন বটগাছটা নিচে কোন কিছু হয়নি কিন্তু আজকে যখন আপনি বটগাছটা নিচের দিকে পার হচ্ছেন রাস্তা ওই দিকে তখন আপনার মনের ভিতরে খটকা জাগে না জাগে না কি মনে হয় ভয় ভয় এই যে ভয় ভয়টা কেন করতে গেল যেহেতু আপনার মুখে তৌহিদ নেই কিসের উপায় এটা যখন আপনার মুখে তৌহিদ থাকবে তখন আল্লাহ ছাড়া আপনি এত অপেক্ষা করবেন না কবরস্থান দিয়ে যান ভয় লাগে না লাগে না কি ও কবরস্থানে কোন লোক এসে কাউকে মেরেছে শুনেছেন কবরস্থে কবরের ভিতর থেকে কোন লোক এসে আপনাকে মেরেছে বা আপনাকে মেরেছে শুনেছেন তো কেন কবরস্থান যেতে ভয় লাগে কেন আগে যেতে ভয় লাগে মনে হয় যদি কিছু হয় যদি কিছু চলে আসে আরে যদি মার যদি আসলে কিছুই না এগুলো কি বলে অমূলক কারণা আপনারা কোন মাজার টাজার গেছেন কোন পীরের থান আস্তানা গেছেন যেখানে হাতি ঘোড়া ধূপবাতি মোমবাতি দেওয়া হয় সেখানে জুতো পরে গেছে কোনদিন জুতো পরে গেলে ওই জুতো পরে গেছে না পা ফাঁকা হয়ে যাবে বলে না